চোখে হারাবার কি উপায়, হেরা যায় তোর স্বপ্নতে আবার। ও রে মনু দাসী, একা ফেলে পালালি কোথায়? ও রে পরবাসী, ও রে ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না। খালি খালি চারিপাশ, এ আমার দেশ না। কি উপায়, হেরা যায় তোর স্বপ্নতে আবার। ও রে মনু দাসী, একা ফেলে পালালি কোথায়? ও রে পরবাসী, ও রে বন্ধু আমার ফিরে ফেলে।